الله أكبر لا إله إلا الله فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون لبيك الله على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে জিলহজ মাস 1436 হিজরি সনের জিলহজ মাসের প্রথম তারিখে এশার সালাতের পরে ওনায়েজা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিলেন সেই আল্লাহর দরবারে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ এই 10 দিনের ফজিলত অনেক দিয়েছেন, তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন সম্পর্কে বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন আহাব্বু ইলাল্লাহ من هذه الأيام العشر قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء سيد الميري رواية بخاري تواتي আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত দিনগুলির মধ্যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। অর্থাৎ বর্তমানে যে দিন শুরু হল, আজকে জিলকাদার 30 তারিখ দিনগত রাত, এই রাত থেকে জিলহজ্জা শুরু। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সব দিন অপেক্ষা বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদ থেকেও কি বেশি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহর পথে জিহাদ থেকেও এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাই এই 10 দিনের আমাদের সকলকে কদর করা দরকার। এমনি ভাবে যারা হজে যাবে এদের মর্যাদা তো আরো বেশি, এদেরকে এই 10 দিনের কদর করা উচিত আরো বেশি করে। যারা আমরা এখানে আছি আমাদেরকেও, বা যাব না যারা, আমাদের সকলকেই এই 10 দিনের কদর করা দরকার। তাই সর্বপ্রথম যে কাজ হবে আমাদের নেক আমল তওবা, সকলকেই তওবা করা দরকার। খাতাখুচির সবার মধ্যেই মজুদ এখন থেকে তওবা, আর গুনাহ থেকে ফিরে যাব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেন, হে আমার ওইসব বান্দাগণ যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, কারণ আল্লাহ সব গুনাহ মাফ করেন, বড় গুনাহ মাফ করেন, ছোট গুনাহ মাফ করেন, শিরিক গুনাহ মাফ করেন, বেদাত গুনাহ মাফ করেন। আগে মানুষ শিরিক করেছে বুঝেনি, বর্তমানে শিরিক ছেড়েছে, আগে বিদাত করেছে বুঝেনি, বর্তমানে ছেড়ে দিয়েছে, আগে কবিরা গুনাহ করেছে, বর্তমানে ছেড়ে দিয়েছে, আগে হারাম কামাই করত এখন ছেড়ে দিয়েছে, আগে সুদ খেত এখন সুদ ছেড়ে দিয়েছে, আগে ঘুষ খেত এখন ঘুষ ছেড়ে দিয়েছে, আগে চুগলি করত এখন চুগলি ছেড়ে দিয়েছে, আগে ধোঁকাবাজি করত এখন ধোঁকাবাজি ছেড়ে দিয়েছে, আগে চুরি করত এখন চুরি করা ছেড়ে দিয়েছে, আগে মানুষের গীবত করত এখন গীবত করা ছেড়ে দিয়েছে। অর্থাৎ যত কবিরা গুনাহ আছে, কবিরা গুনাহ আগে করত, হয়তো কিছু করত কিছু করত এরকম, কিন্তু ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেন কি, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, যত বড় গুনাহই হোক না কেন, যদি তোমরা আমার দিকে তওবা করে ফিরে এসো আমি তোমাদের সকলকে মাফ করে দেব। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, হে মুমিনিনরা, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো যেন তোমরা সফল হতে পারো। ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর দিকে সত্যিকারের তওবার মাধ্যমে ফিরে এসো, যদি এরকম করো আল্লাহ তোমাদের খাতা কচুরি সব মাফ করে দিবে আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। يوم لا يخزي الله النبي والذين آمنوا معه ويدين جدين الله فاك ارتد قيامة الدين نبي محمد صلى الله عليه وسلم كي الله فاك بنجي تو كربنا اپماني تو كربنا لنجي تو كربنا ايبان جرا تار ساتي آچن تار ساتي جرا ايمان انيچه تادر کو لنجي تو كربنا ওই দিন আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবে আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে তওবা করব, খালিস লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। ঠেকায় পড়ে না, খেয়াল করেন, এই তো আপনারা দেখলেন শতাধিক মানুষ হারামে মক্কায় মুকাররমায় মারা গেছেন অ্যাক্সিডেন্ট, উপর থেকে ক্রেন পড়ে গেছে, আপনি শুনলেন না, জোর তুফান এসেছিল আর উপর থেকে ক্রেন পড়ে গেছে। হায় রে হায়, ওরা যদি হাজির হয়ে থাকে হজ করার উদ্দেশ্যে যদি এসে থাকে তাহলে কত সব তাদের উপর থেকে ওই জিনিসটা পড়ে গেছে। সাহেবুল হাদমি শহীদ এসছে হাদিসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি উপর থেকে কিছু পরে ছাপা পরে মারা যায় শহীদ। অন্যদিকে ওরা হজের উদ্দেশ্যে এসেছে, সুবহানাল্লাহ, যারা এসেছে কত ফজিলত কত মর্যাদা, আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা কি বলতে পারি আমরা যারা এখানে আছি আগামীকাল মরব না, কালকে জিন্দা থাকব নিশ্চিত? আমরা জানি না। আপনি দেখবেন, আমি সেদিন ছবিতে দেখলাম অনেক যুবক ছেলে মারা গেছে, যুবক দেখা যাচ্ছে বয়স কম, আল্লাহ এই জন্য তওবা করা দরকার। আর বিশেষ করে এই দশ দিন এখন থেকে তওবা করুন, আল্লাহর দিকে রুজু করুন। আরেকটি কাজ সালাত, পাঁচ ওয়াক্ত সালাত পড়বেন, সালাত ছাড়বেন না। সালাত কয়েক ফরজ, এমনি তো ইমানের গুলিতে এক নম্বর, ইসলামের গুলিতে এক নম্বর। ফজরের সালাত নাই, আসরের সালাত নাই, হজে যাওয়ার জন্য সবার আগে প্রতিযোগী কিন্তু সালাত নাই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? মুসলিম সালাত পড়ে না কিন্তু হজে যাওয়ার জন্য সবার আগে, অনেক সময় আছে মিথ্যা বলে হজে চলে যায়, যে প্রতিষ্ঠান ফ্রি নিয়ে যায় হজে তারা বলে তুমি ফরজ হজ করবে এই শর্তে, কিন্তু সে আগে ভাগে মিথ্যা বলে আমি করিনি চলে যায়, আস্তাগফিরুল্লাহ আল আযীম। বলেন তো এই অবস্থায় হজ কবুল হবে? খবরদার, এ বাণীটি আপনারা প্রচার করবেন, যেরকম সত্য আছে ওই সত্য মেনে আপনি হজে যাবেন। অন্যদিকে নিজ পয়সা খরচ করে যদি যেতে পারেন তাহলে এটা আরো ভালো, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক হজ ফরজ করেছেন তারই উপর যে হজ করার সামর্থ্য রাখে, সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার। তো পাঁচ ওয়াক্ত সালাত পড়া ফরজ, ঠিক কিনা? কেয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হবে সালাত। সালাত নাই মুসলমান, হজে যাচ্ছ গেছো আবার ফিরে এসছো, সালাত নাই, ইয়া রব আল্লাহ মাফ করো। তাই বিশেষ করে যারা হজে যাচ্ছেন আপনাদেরকে বলছি, ওলামায়ে কেরাম বলেন হজ কবুল হওয়ার আলামত হল যে মানুষ হজ করে আসার পর তার আমল আগের তুলনায় ভালো হবে। হজ যদি আপনার কবুল হয় তাহলে আল্লাহর কাছে আপনি মকবুল বান্দা হয়ে গেছেন, এবারে যখন হজ করে ফিরে আসবেন তখন আপনার আমলটা ভালো থাকবে, কথা বুঝছেন? তো এখন হয়তো অনেকে সালাত পড়ছে, অনেকে হয়তো আল্লাহ নাফরমানি বাহ্যিক ছাড়ছে, হজ করে এসে যদি আবার ফিরে যান তাহলে কি অবস্থা হলো? তাহলে দৃঢ় প্রত্যয় নিয়ে সালাত ঠিক করুন, ঠিক করবেন তো ইনশাআল্লাহ। হারাম থেকে বাঁচুন, হালাল কামাই করুন, দৃঢ় প্রত্যয় নিয়ে মা বাবার হক আদায় করুন, প্রতিবেশীর হক আদায় করুন, আত্মীয় স্বজনের হক আদায় করুন। এই দশ দিন দেখবেন, আর আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি আমাদেরকে আমাকে তোমার দিনের উপর সাবিত রাখো। ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ তারপর এর উপর প্রতিষ্ঠিত রাখে, প্রতিষ্ঠিত থাকে, তাদের ভয় নেই, তাদের চিন্তা নেই। তো আপনি হজে গেলেন, বললেন রব তুমি আমার রব, হে আল্লাহ তুমি আমার আল্লাহ, হে আল্লাহ তুমি আমার রব। ওখানে আরাফায় কাঁদলেন, মুজদালিফায় কাঁদলেন, তোয়াফে কাঁদলেন, সফা মারওয়ায় কাঁদলেন, বললেন হজ করে করে এসে আবার যদি আল্লাহকে ভুলে যান তাহলে কি হয়? বুঝতে পারছেন কি বলেন? ইনশাআল্লাহ সাবিত থাকবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলে আমাদের রব আল্লাহ তারপর এর উপর অটল থাকে, প্রতিষ্ঠিত থাকে, তাদের ভয় নেই, চিন্তা নেই। আল্লাহর কথা সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ইবাদত করুন, আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করে দিবেন। ওয়ামান ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বের করে দেন, আর কি কল্পনাতীত রিজেক দেন। যদি আল্লাহকে ভয় করেছিল এমন ভাবে রিজেক দিবে যেটা তুমি কল্পনাই করতে পারবে না। কারণ এটা হচ্ছে আমার ওয়াদা না আল্লাহর ওয়াদা, আপনার ওয়াদা না আল্লাহর ওয়াদা? আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাফি করে না। সুবহানাল্লাহ। আসেন আমার ভাই, এই দশ দিনে বেশি বেশি করে নেক আমল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় নেক আমল করতে গিয়ে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত থেকে আমরা বেরিয়ে যাই তাহলে হবে না। প্রত্যেকটি আমল করতে হবে কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায়। বারো রাকাত সুন্নত পড়ার চেষ্টা করব প্রত্যেকদিন। তাহাজ্জুদের সালাত যদি তৌফিক হয় তাহাজ্জুদের সালাতও পড়েন, বুঝছেন? ফজরের আগে এখন মোটামুটি রাত অনেক লম্বা হয়ে গেছে, ফজরের পূর্বে 15 মিনিট রবকে দেখেন। আর যদি বেশ বিলম্ব হয়ে যায় ঘুমাতে তাহলে আগে ভাগে পরে ঘুমিয়ে যান, ভিতির পরে রবকে দেখে তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইল করেন, ভুলবেন না। চেষ্টা করুন 12 রাকাত সুন্নত সালাত পড়লে কি হয়? আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিস, যদি কোন ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নত সালাত পড়ে আল্লাহ পাক এর বদলে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দিবেন। আমাদের কত ফজিলত! বেশ ব্যাখ্যা করব না, কি করবেন কিছু কিছু উপদেশ আপনাদের সামনে পেশ করছি। তাহাজ্জুদের সালাত পড়বেন, সালাম প্রচার করবেন, সিলা রহমি করবেন, আত্মীয়দের সম্পর্ক জুড়ে বুড়িয়ে রাখবেন, গরিব মিসকিনকে খাওয়াবার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। হে লোক সকল, তোমরা সালাম প্রচার করো, খাবার খাওয়াও গরিবকে, দুনিয়া শামিল আত্মীয় স্বজনকে খাওয়াও, আতইমুত তাআম ওয়া সিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখো, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা সালাত পড়ো। ওটা কোন সালাত বলেন তো? তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, প্রশান্তির সাথে তোমরা জান্নাতে প্রবেশ করবে। এই 10 দিন যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয় সিয়াম পালন করার চেষ্টা করুন, বিশেষ করে আরাফার দিনের সিয়াম, বিশেষ করে কোন দিন? আর আমরা তো এখানে সৌদিতে আছি, আলহামদুলিল্লাহ কোনো ইখতিলাফ নেই, ঠিক না? যেদিন লোকজন আরাফায় অবস্থান করবে সেদিনই আমরা সিয়াম পালন করব। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের সিয়াম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, বলেছেন ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা, ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল আল্লাতী বাদাহু ওয়াস সানাতাল আল্লাতী ক্বাবলাহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর দরবারে আশা রাখি যদি মানুষ আরাফার দিনের সিয়াম পালন করে তাহলে আল্লাহ পাক এই দিনের এক বছর আগের এবং এক বছর পিছনের গুনাহ মাফ করে দিবেন। তাহলে কয় বছর হলো? সগীরা গুনাহ, সগীরা গুনাহ, সগীরা মাফ, আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ যদি সিয়াম পালন করে খালিস বিওয়াজহিল্লাহ রবকে ডাকে তওবা করে, তাহলে যদি তওবাও করে আবার আল্লাহর দিকে রুজু করে তাহলে সগীরা মাফ হবে এবং কবিরাও মাফ। এমনি ভাবে এই 10 দিন বেশি বেশি করে তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা ভুলে যাই, অনেকে আছে লজ্জা লাগে। সহিহ বুখারীতে আছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাজারে যেতেন, كانا يخرجان الى السوق فيكبران ويكبر الناس بتكبيرهما, বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর বলতেন আর লোকজন তাদের তাকবীর শুনে তারাও তাকবীর পাঠ করত, সুবহানাল্লাহ বিহামদিহি। উচ্চ শব্দে তাকবীর পাঠ করা সুন্নাহ, শুধু মসজিদে নয়, মসজিদে, সেন্টারে, বাজারে, ঘরে, সব জায়গায় সুন্নাহ। কিন্তু এই সুন্নাহ পাওয়া যাচ্ছে না, তাই যথাসাধ্য আপনারা চেষ্টা করবেন, চলতে ফিরতে তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর বিশেষ করে আরাফার দিনের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রতি ফরজ সালাতের পরে তাকবীর পাঠ করা সুন্নাহ। আর বাকি সময় আমভাবে সব সময় পড়তে থাকুন, যেমন বর্তমানে সব সময় তাকবীর পড়তে থাকবেন, তাকবীর বলতে ভুলবেন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 10 দিনের বিশেষ আমল, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা কুরবানি আদায় করবেন, কুরবানি দিবেন, কুরবানি, কুরবানি দিচ্ছেন তো বাংলাদেশ, আর যদি কেউ ইন্ডিয়ান থেকে ইন্ডিয়া দিচ্ছেন তো দিবেন, কামাই করার আল্লাহ তৌফিক দিয়েছে, বেশ বড় কিছু পারো না, গরু একটা দিয়ে দেবো, গরু না কিনবে না, বকরি, গরু দিতে পারো না, বকরি, কয় হাজার টাকা হবে। কোরবানির ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি, কতটুকু বেশি আপনারা বুঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন তুমি তোমার ছেলেকে কোরবানি দাও, অর্থাৎ স্বপ্নে দেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে দেখলেন স্বপ্নে জবাই করছেন জবাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বললেন বাবা আমি তো এরকম দেখেছি কি করব। ছেলে বললেন ইয়া আবাতি ফাল মা তুমার হে আমার আব্বু আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করুন তৎক্ষণাৎ পালন করুন। সুবহানাল্লাহ সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন যখন উভয় আল্লাহর সামনে আল্লাহর কথা মানলেন আর ইব্রাহিম তাকে শুয়ালেন শুয়ালেন কেন জবাহ করার জন্য রব্বুল আলামিন তাকে দেখে বললেন ইয়া ইব্রাহিম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাক্তা রুইয়া إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. سبحان الله হে ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছো তা বাস্তবায়ন করেছো আমরা এভাবেই সৎ লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। সুবহান আল্লাহ যারা নেক ভালো লোক আল্লাহর নির্দেশ পালনে তারা ত্রুটি করে না বিলম্ব করে না তৎক্ষণাৎ পালন করার চেষ্টা করে আর তৎক্ষণাৎ পালন করে। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين رب لكن إن هذا لهو البلاء المبين এটা কিন্তু স্পষ্ট পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ কত বড় পরীক্ষা নিজের বাচ্চাকে জবাই করে দেয়। হ্যাঁ আল্লাহ বলেন উফাদিনাহু বিযবহিন আযীম মহা জবাইয়ের জন্তু দিয়ে আমি এর বদলে তাকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে দিলাম ইসমাইলের বদলে মহা জন্তু যেন তিনি ওইটা কোরবানি করেন এই জন্তু। আর এই জন্তু কি ভেড়া। ইসমাইল আলী ইসলাম জবাইয়ের পরিবর্তে রব্বুল আলামিন তাকে দান করেছেন ক্যাপস। সুবহানাল্লাহ বিহামদি ওই ছেলের পরিবর্তে আল্লাহ আমাদের উপর কত রহম করেছেন ছেলে জবাই করতে হবে না এর পরিবর্তে জন্তু জবাই করুন। আর বর্তমানে আমরা কয়টা নাহার করি বা কোরবানি দিই তিন প্রকার জন্তু উট গরু আর ছাগল। আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে যেভাবে তৌফিক দিয়েছে ওইভাবে জবাই করুন ওইভাবে নাহার করুন তো আল্লাহ পাক তৌফিক দিয়েছে পয়সা কামাই করার। খবরদার আপনি ভুলবেন না কোরবানি দিন। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাকে অনেক কল্যাণ দান করেছি অতএব আপনি আপনার রবের জন্য রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন তাই আমরা কোরবানি করব ইনশাআল্লাহ তাআলা। তৌফিক আছে পশ্চাৎপদ হয় না বাহানা করে পিছনে যেও না জানো না তুমি আরেক কোরবানি পাবে কিনা ঠিক না ভাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কিছু আমল সম্পর্কে বললাম এই দশ দিনের নেক আমল এগুলি আল্লাহ যেন আমাকে প্রথমে এবং আপনাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। হে আল্লাহ হালাল হারাম বুঝে আমরা যেন হালালের উপর চলতে পারি সেই তৌফিক দাও হারাম থেকে বাঁচতে পারি সেই তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও। আল্লাহ তুমি আমাদের জানে মারে বরকত দাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আখেরাতে কল্যাণ দাও জাহান্নাম থেকে নিজাত দাও জান্নাতুল ফিরদৌস বাসী যেন অন্তর্ভুক্ত। হে আল্লাহ এই বছর যারা হজ করার ইচ্ছে করেছেন সংকল্প করেছেন আল্লাহ তাদের সকলকে হজ্জ মবরুর নসিব করো আমাদেরকে বারবার হজ করার তৌফিক দান করো। আয় আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেন আমরা জীবনযাপন করতে পারি সেই তৌফিক দান। আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান বেদাত থেকে বাঁচার তৌফিক দান তোমার সব রকমের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন